তাকবীর ইজ দা পেট্রোল অফ ঈমান, কি কথা ঠিক না ভুল বললাম? Another দরুদ ইজ দা পেট্রোল অফ ঈমান, another সালাম ইজ দা পেট্রোল অফ ঈমান, another হুবে রাসূল ইজ দা পেট্রোল অফ ঈমান। তাহলে চলেন গো, প্রফেসর বাসওয়াকি স্মিথ তখন কি লিখছে? ইসলামের নবী অশিক্ষিত কিন্তু তিনি এক মহা গ্রন্থের প্রণেতা। কোন গ্রন্থ গো? বিশ্বের বুকে অনেক গ্রন্থ এসছে, অনেক বড় বড় লেখকরা বই লিখেছে, আপনাদের দোয়ায় অনেক লেখকের বই আমিও পড়েছি, মিস্টার লামার্টিনের বই পড়েছি, মাইকেল এইচার্টের লেখা বই আছে, মিস্টার ওলিয়ারি বই লিখেছে, স্যার উইলিয়াম মোর বই লিখেছে, ওয়াশিংটন আরভিং লিখেছে, ফিলিপ কে ইট্টি লিখেছে, মরিস বুকাইলি লিখেছে, যত বড় বড় জন হপি লিখেছে, মিস্টার ওলিয়ারি লিখেছে, আপনার ডি রোজারিও লিখেছে, শরৎচন্দ্র লিখেছে, বঙ্কিমচন্দ্র লিখেছে, প্রত্যেকের গ্রন্থের মধ্যে দেখবেন একটা কথা লেখা আছে, কি? সংকলনের মধ্যে ভুল ত্রুটি হলে প্রিয় পাঠক মণ্ডলী মাফ করবেন, দয়া করে পরবর্তী সংকলনে তা শুধরে দেওয়া হবে। বিশ্বের বুকে এত গ্রন্থ আছে, কোন গ্রন্থে একথা লেখা পাবেন না? আপনাদের যখন ছেলেদের মেয়েদের বিয়ে হয়, বিয়ের চিঠি যাবে না? বিয়ের চিঠি যাবে? পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ কি ভাই, আমার বড় ছেলের সঙ্গে অমুক গ্রামের অমুকের মেয়ের বিয়ে ঠিক হয়েছে, এত উপলক্ষে আপনারা সবাই এসে খান, সবাই আর লেখে না, একজন মাথা পিছু একজন, বুঝলেন? সবাই লিখলে খরচা বেড়ে যাবে, ইদানিং লেখে না গো, আপনি আসবেন, খাওয়া দাওয়া করেন, অবদম্পত্তিকে দোয়া খায়ের করিতে মর্জি হয়, বুঝতে পারছেন না? শেষ বেলায় কি লেখে? পত্র দ্বারা নিমন্ত্রণ, ভুল ত্রুটি মার্জনীয় লেখে না? লেখে কি না? আপনার বিয়ে হলে আমায় দাওয়াত করবেন? দাওয়াত করলে হিরো হন্ডা ঝাড়া যাবে না, দাওয়াত করলে ও ক্যাশ ঝাড়া যাবে না, মহা মুশকিল, বুঝতে পারছেন না? এখন ভাও চড়ে গেছে না, এখানে ঘষার কাজ করছে কারিগর, বলে বিদেশে দোকান আছে, ওরে বাপ রে বাপ, এখান থেকে বাড়ি যাচ্ছে, তার সুট শার্ট দেখলে অবস্থা খারাপ হয়ে যাবে, ইট মাথায় দিয়ে শুয়ে আছে, বলে তার 40,000 টাকা দাম, কথা আমার বুঝতে পারছেন না? চশমা স্টিকার তোলেন লাগানোই আছে, সুন্দর করে লাগিয়ে চোখে করছে, আমার বক্তব্য তা নয়, একটু বোঝার চেষ্টা করুন, ডোন্ট থিং আদারওয়াইজ, আমি আপনাদের দুশ্মন না, আমি আপনাদের পীরের ওলাদ, আমি কি খারাপ চাইতে এসেছি আপনাদের? ও ভাই আমি ফুরপুরা থেকে এত দূরে এসেছি, শরীর অসুস্থ নিয়ে, বলবেন হুজুর মানে অসুস্থ না, আমার মাথায় একটা হেমার হয়েছে, খুব জোরে আঘাত লেগেছিল, এখনো দাগ আছে, অনেকে দেখলে বুঝতে পারবেন, সেটা থেকে আমার নাক দিয়ে শুধু ব্লিডিং হচ্ছে, রাইট নাও ব্লিডিং চলছে, ইন্টারনাল ব্লিডিং হচ্ছে, খুব কষ্ট পাচ্ছি। আমার বাইজু এসছেন, উনি জানেন, ওনারা সব খবর রাখেন, আহমেদাবাদেই থাকেন, ওইদিন আমার ভাগনারা বসে আছে, সব বড় আপনজনেরাও বসে আছেন, এখানে সব আমার পরিচিত মানুষেরা এসছে, তো যাই হোক, তো সেই অবস্থায় আমাকে লাস্ট যখন ফোন করে, আমি সেদিন কোঠারি থেকে বার হয়েছি, সম্ভবত নিজাম ভাই, জাকির ভাই, এনারা সব, জুলফিকার ভাই, এনারা সময় ফোন করে, তারপরে ওখানে ভুট্টো ভাই আছে, বুঝলেন তো, চেনেন আপনারা, এরা ফোন করে খবর নাই, এই অবস্থা ভাই কি করব, বলে চিন্তা করো না, আমি ঠিক যেয়ে পৌঁছাবো। তো গতকালকে আমি যে টপিকটা, আমি সাবজেক্টটা আলোচনা করছি, গতকাল প্রায় 1.5 লক্ষ মানুষের সামনে, আপনারা অনেকে জানেন ভাঙড় কলেজ ময়দানের সভা, আমি কলেজ ময়দানের সবাই 4 বছর উপর উপর থাকছি, এবছরে আবার আগামী বছরেও আমি থাকব, আমি বেশি দিন বক্তব্য দিইনি, পড়াশোনা শেষ করে এই 4 বছরই দিচ্ছি, 4 বছরই ফিলাপ, যাই হোক, আমি একথাই বলেছিলাম। তারপরে লিখছে বিশ্বের যত গ্রন্থ, সব গ্রন্থে ভুল ত্রুটি বার হয়, এমনকি আপনার ছেলের বিয়ে চিঠি লিখলেন তাতেও যদি ভুল হয়ে যায়, লিখছেন কি? পত্র দ্বারা নিমন্ত্রণে ভুল ত্রুটি মার্জনীয়। আসুন বলুন, আমার আল্লাহর কোরআন কি আপনার ছেলের বিয়ে চিঠির মতো 4টি লাইনের? জোরে বলুন, 4টি পাতার, 4টি পৃষ্ঠার, 4টি জবদের, 4টি সাকিনের, 4টি দিলেন না না মুসলমান আমার আল্লাহর কোরআনের মধ্যে অজস্র জের জবত সাকিন তাসদিদ অজস্র নুকতা অজস্র পারা পাতা 30টা পারা অজস্র লাইন আছে তথাপি সর্বপ্রথমে আল্লাহ বলেন জালিকাল কিতাব লা রাইবা ফি এই সেই গ্রন্থ আমি আল্লাহ পঞ্চকঞ্চ দুনিয়াবাসীকে জানিয়ে দিই আমার কোরআনে ভুল তো দূরের কথা এতটুকু সন্দেহ নাই চলে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান গড বলে না কি বলে আল্লাহ কি বলছে বিশ্বের বুকে বহু গ্রন্থ দেখলাম বহু গ্রন্থ পড়লাম সবের মধ্যে সংযোজন হয়েছে বিয়োজন হয়েছে সংশোধন হয়েছে কলম চালানো হয়েছে কলম চালানো হচ্ছে বিশ্বের বুকে একমাত্র গ্রন্থ যার নাম হলো আল কোরআন এই আল কোরআনের মধ্যে দীর্ঘ 1300 বছরের মধ্যে কোন রকম সংযোজন হয় নাই বিয়োজন হয় নাই সংশোধন হয় নাই কলম চালানো যায় নাই কলম চালানো যাচ্ছে না আমি খ্রিস্টানের ছেলে বলে দিই মুসলমানদের কোরআনের মধ্যে কিয়ামত পর্যন্ত কোন আল্লাহর বান্দা কলম চালাতে পারবে না জোরে বলুন সুবহান কোরআনে কলম চালাতে পারবে জোরে বলুন পারবে কে বলছে গয়লা না পৃথিবীর পয়লা সেই একটা নির্ভুল গ্রন্থ নির্বেজাল গ্রন্থ সেটা নাজেল হলো কার উপর পাঁচওয়া কি স্পিড বলছে এটা অশিক্ষিত নবীর উপরে এটাকে কি বলে গাল দেবে ভাই থাকবে বলে ফেলো গাল দিয়ে ফেলুন দিয়ে ফেললে অসুবিধা কারণ আমাদের মুখ বিদেশে থেকে অনেকের বড় ভাই বাপ থাকে না তো বিন্দাস গাল দিয়ে যায় বুঝলেন কেউ তো টুকান নেই বুঝতে পারছেন বিন্দাস গাল দিয়ে যায় গাল দিয়ে দিয়ে অভ্যাস হয়ে গেছে সবাই সামনে গাল দিয়ে ফেললে মানে আমি ওই বলতে গেছিলাম এই হয়েছে আমার কথা বোঝা যাচ্ছে ভাই সেই মানুষটা এবারে আল্লাহ রাসূলের উপরে রিসার্চ বাড়িয়ে দেওয়ার পরে কি দেখছে দা কোরআন ইজ দা বুক রিগার্ডিং টু কোরআন অ্যাকর্ডিং টু কোরআন দা কোরআন ইজ দা বুক হুইচ ইজ দা পোয়েম আ কোড অফ লাইফ এন্ড আ কোড অফ লস আ বুক অফ কমন প্রেয়ার এন্ড দ্যাট ইজ মাই বাইবেল অল ইন ওয়ান এন্ড ইজ রেভারেন্সড বাই আ লার্জ সেকশন অফ হিউম্যানিটিস as miracle of purity as miracle of partly as miracle of style as miracle and as miracle of truth all miracles committed by one ben prophet muhammad e bhai moses a shudhu goyla mane re ei dekhun je nabi ke ashikkhito bollo sei bisher poyla number moses amine gelo jore bolun subhanallah ki bolche bisher buke bohu grontho dekhlam the quran is a book ওটা একটা গ্রন্থ উইচ ইজ আ পোয়েম ওটা কাব্যের নাই আ কোড অফ লাইফ এন্ড আ কোড অফ লস কোরআন জীবন এবং আইনের সংহতি আ বুক অফ কমন প্রেয়ার কোরআন সাধারণ প্রার্থনারও একটা বই এন্ড দ্যাট ইজ মাই বাইবেল আমি খ্রিস্টান আমার বাইবেলটাও আছে ওই কোরআনের মধ্যে জোরে বলো তারপরে কি লিখছে লিখছে আস মিরাকল অফ পিউরিটি কোরআনের মধ্যে আছে সত্যের খাঁটির অলৌকিকতা আস মিরাকল অফ পার্টলি কোরআনের মধ্যে আছে রিকর্ডের অলৌকিকতা তারপর লিখছেন কি আস মিরাকল অফ উইজডম কোরআনের মধ্যে আছে জ্ঞানের অলৌকিকতা এন্ড আস মিরাকল অফ স্টাইল কোরআনে আছে স্টাইল বোঝেন স্টাইল বোঝেন না রাত্রে কালো চশমা পরা কালচারে ঢোয়া দরকার চলুন কোরআনের মধ্যে আছে ধরনের অলৌকিকতা এন্ড দ্য মিরাকল অফ ট্রুথ এবং কোরআনের মধ্যে আছে সত্যের অলৌকিকতা অল মিরাকলস কমিটেড বাই ওয়ান ম্যান প্রফেট মুহাম্মদ সব মিরাকল আপনারা পেয়েছেন সে খ্রিস্টান মানুষ বলে বিশ্বের বুকে যত মিরাকল মিরাকল মতলব মুজিজা মিরাকল মতলব মুজিজা যত মুজিজা যত মিরাকল পৃথিবীতে এসেছে আমি খ্রিস্টানের ছেলে বলি একমাত্র এসব নবী মুহাম্মাদের দ্বারাই এসেছে জোরে বলা যাবে পেছন থেকে বলা যাবে সব অলৌকিক কার দ্বারা এসছে হে কুলিত নবী কো অশিক্ষিত বললো আল্লাহ বললো মোতালাতে মুসাদ পায়দা কার এভাবে বলে তুই পার পাবি না আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, তাহলে এই মানুষটা অশিক্ষিত কেন ছিলেন চল্লিশ বছর বয়স পর্যন্ত? আমি সেই মেয়ের কথাই চলে যাই আবার। আমি তাকে বুঝিয়েছিলাম আল্লাহ রাসূলকে আল্লাহ এই জন্য অশিক্ষিত রেখেছিলেন, সে মুজিজা হয়ে দুনিয়ায় এসেছে, কেন অশিক্ষিত রেখেছিলেন তার কারণ একমাত্র, ইয়া সাহেবুল জামাল ইয়া সাইয়্যিদুল বশর মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমর লা ইয়ুমকিনুস সানাও কামা কানা কাউ বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতসর। খুদা কে বাদ বুজুর্গি মে আগে কোন হে, রুতবে মে শান মে কোন হে? মেরে রসূল হে, গর মেরে রসূল বচপন সে আলিম বনতা, মেরে রসূল কা জরুর টিচার হোতা, ইয়ে উস্তাদ কা দরজা আগে হে ইয়া তলবা কা দরজা আগে কহ দো, উস্তাদ কা মেরে রসূল বচপন সে আগর ইয়ে আলিম বন জাতা তো মেরে রসূল কা জরুর উস্তাদ হোতা, তো বাজত খুদা বুজুর্গ তুমি কেসে বনতা? খুদা কে বাদ বুজুর্গি রসূল কা নেই হোতা, রসূল কা উস্তাদ কা হোতা, উসকে বাদ রসূল কা হোতা। এই জন্য আল্লাহ বললেন কি, আমার রসূল মায়ের পেট থেকে নাই বা জানলো, তার উস্তাদ দিয়ে আমার পরে তার উস্তাদের মর্তবা হতে পারে না, তাই আমার পরে তার নিজেরই রুতবা হবে, তাই আমার রসূলকে চল্লিশ বছর অশিক্ষিত রেখেছি, আজ আমার নবীকে আমি ইলম দিয়ে দিয়েছি, তোরা কে দুনিয়ার আলেমেরা আছিস, তোদের দুনিয়ার আলেমদের ইলমও আমার নবী দিয়ে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে গেছে? এবার একটু ওয়াজ করা যাক ভাই, আর ওয়াজ হবে না, সব ওয়াজ শেষ হয়ে গেল, এটা দরুদ পাক প্রায় দেখতে দেখতে যা ফোন করে গেল বাবা, এই একটা বেজে গেছে, এগারোটা থেকে একটাই তো ওয়াজ আরম্ভ করতে করতে দু ঘন্টা হয়ে গেছে রে ভাই। ভাই আমি গল্প করে টাইম নষ্ট করেছি নাকি? গল্প করে করিনি তো, ওই আধ ঘন্টা ধরে মোনাজাত করে করেছি নাকি? পনেরো মিনিট কলমা পড়িয়ে করেছি, পনেরো মিনিট দরুদ পড়িয়ে করেছি? আমার ওয়ালেদ সাহেব পীর আল্লামা নুরউদ্দিন সিদ্দিকী সাহেব, জানেন বাংলার বিখ্যাত আলেমদের মধ্যে তিনিও একজন, তিনি বলে বাবু আমার পরিচয় পরিচিত হতে চেয়েও না, নিজের পরিচয় মেশকি নিজে তৈরি হও। কারণ উনি বলতেন বাবা ওই অনেকে দেখবে আধ ঘন্টা মুনাজাত করে পনেরো মিনিট কলমা পড়ে পনেরো মিনিট দরুদ শরীফ পড়ে এক ঘন্টা সময় নষ্ট করে চল্লিশ মিনিট ওয়াজ করে নেবে, ওসব কাজ করবে না, একদম আল্লাহুম্মা বলে শুরু করবে, ইয়া নবী বলে শেষ করবে। আমি ওর উপর বিশ্বাসী, না পারলে এই ভাইদের বলবো ভাই পাচ্ছি না নেমে যাচ্ছে, কথা ঠিক না ভুল? সবে ভেজাল, এখন হুজুরে ভেজাল হলে অসুবিধা আছে। আজকে একজন ভাই এসেছে বলে হুজুর একটু তাবিজ দেন, আমি ভাই আমি তাবিজ নিয়ে বেরোই না, কি হয়েছে? কয়েকটা সিমটম বলতে বলতে আমি বললাম তোমার এই হয় এই হয় এই হয় এই হয়, এনা সব মামা ছিল সেখানে, সানাউল্লাহ মামা ছিল, তারপরে ভাইরা ছিল সব, তো লোক অবাক হয়ে গেছে। আমি বললাম ভাই এটা কারামতিও নয় বুজরুকিও নয়, হাজার হাজার লোকের দেখেছি তাই তোমার বলতে পারলাম, তুমি যেন কারামত ভেবে বসে থাকো নি, কথা আমার বুঝতে পারছেন না? কারণ এ কারামত থাকবে পীর ওলি আউলিয়া তাদের থাকবে, আমি কোন পীর নয় ওলি আউলিয়া নয়, কথা বুঝতে পারছেন না? কারামতুল আউলিয়া হাকুন, ওলি আল্লাহর কারামত হলো সত্য, আর আমি একটা হক ওলির ঘরের ছেলে হয়ে আমি মিথ্যা বুজরুকি করে আমার শান মর্তবা বাড়াতে পারবো না, কথা ঠিক না বলছি ভুল বলছি? পাঞ্জাবে সাতটা স্টেট মিলে সভা হয় তিন বছর উপর উপর গেছি, এবারেও যাচ্ছি ভাটিন্ডায়, আপনারা অনেকে জানেন ভাটিন্ডার সভা জানেন তো, সেটা বলছে আমি বাঙ্গাল সে আরে জানে মানে ফনকার আজি মুশান হযরতুল আল্লাহ পীরে তরিকত, আমি সুজা দিয়ে বলছি ভাইয়া এক গলত তারিফ সে মেরে কো বরবাদ কর রহে হ্যায়, বরবাদ আপ কে সোচ রহে হো, মেরা তারিফ করকে হামকো আগে বড়া রহে হ্যায়, ইয়ে মেরা বরবাদি বুলা রহে হ্যায়, মাই কোই পীর নাই হুঁ আল্লামা নাই হুঁ, মাই সিরফ এক পীরজাদা হুঁ, আপ লোগ দুয়া মে শামিল রাখো কি খুদা কবি মুঝে বুজুর্গি দে তব মাই পীর বন সকু, ক্যা বাত সহি হ্যায় না গলত হ্যায়, সমঝে না? ইয়ে দেখিয়ে আমরা মৌলানা আলিম ওলামারা সাধারণ মানুষকে বড্ড গুলাই, বহুত গুলাই, এই গুলানোর উদ্দে আসুন তো একটু, একটু স্বতন্ত্র ভাবে ইসলামকে দেখুন তো। আমি পীরের বাড়ির ছেলে, আমার পায়ে কদম বসি করবে না, আমাকে মুসাফা করে নজরানা দেবে না তো আপনাকে দেবে? রাগ করবেন না আমার কথা, তো আমাকে কি দেবে? তো আমার কাজগুলো যদি আমি ঠিকঠাক না করি, আমি শুধু তার কদম বসি নজরানা তার ইয়ে নিয়েই আমি সাইড হয়ে গেলে আমার কাজ শেষ, এর নাম ফুরফুরা, কথা আমার বুঝতে পারছেন না? অতএব আমি সেই জন্যই আপনাদের কাছে এসেছি, আমি কিছু গঠন করতে চাই, আপনাদের অর্থ টাকা পয়সায় কোনো লোভে নয়। কারণ আপনারা জানেন, আরো একবার আমি এসেছিলাম আজ থেকে, তখন আপনাদের গুজরাটের কয়েকটা পেপারেও বার হয়েছিল, আমি রাজকোটে এসেছিলাম একবার, আপনারা অনেকে ফলো করেছিলেন, আমি সেই মেহরাব ভাই রাজকোটে যে অনেকে ফলো করেছিলেন, হ্যাঁ আমি এসেছিলাম। তো সেবারে খুব টাইট সিকিউরিটির মধ্যে ছিলাম বলে আমি এদিক ওদিক ঘুরতে পারিনি, ওখান থেকে আমার বুবুর বাড়ি এসেছি, বুবুর বাড়িতে রাস্তা থেকে পরের দিন আবার পরের দিনের ফ্লাইটে চলে গেছিলাম। আমি ছিলাম মাওলানা ইমরান মুফতি পীরজাদা ইমরান সিদ্দিকী সাহেব ছিলেন, একটু ওয়াজ করা যায়, একটু ইয়ামুন নবী করব। আমার আল্লাহ বলেন হে নবী মুহাম্মদ, আমি আল্লাহ আপনার জিকিরকে আপনার আলোচনাকে আমি আল্লাহ উচ্চ আসন দান করেছি, আমি আল্লাহ আপনার জিকিরকে উচ্চ আসন দান করেছি। তাই কি বলে, জিকরে হাবিব কম নেহি, জিকরে হাবিব কম নেহি হ্যায় আসলে হাবিব সে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেরা রাসূল কা জিকির, আমার রাসূলের আলোচনা তার মিলন অপেক্ষায় কম মধুর নয়। আমার আল্লাহ রাসূল বলেন কিনা, আউয়াল মা খালাকাল্লাহ নূরি, আমার রাসূল বলে দুনিয়া মে জব খোদা রব্বুল আলামিন নে চাঁদ কো নহীন বানায়া, সূরজ কো নহীন বানায়া, পাহাড় কো নহীন বানায়া, যহাঁ তক কে দুনিয়া ভি নহীন বানায়া, সবসে পহলে পরওয়ারদিগার নে মেরে নূর কো বানায়া থা, মেরে নূর কো পয়দা দিয়া থা। আউয়াল মা খালাকাল্লাহ নূরি, আল্লাহ সর্বপ্রথমে আমি মুহাম্মদ আমার নূর কে সৃষ্টি করেছিলেন, আমার নূর কে সৃষ্টি করেছিলেন। এখন আলেম ওলামারা বসে আছেন, সব মাওলানা সাহেবরা বসে আছেন, বহুত আলেমরা এখানে আছেন মাশাআল্লাহ। আমাকে এখন প্রশ্ন, মেরেকো সওয়াল আপ লোগ কর সকতে হো, মেরা ভাই আপ উতনা বড়া এক আলেম কা আওলাদ হো কে ইয়ে কিয়া কর রহে হো, যঈফ হাদিস কহ দিয়া তুমনে, ইয়ে তো যঈফ হ্যায়, আউয়াল মা খালাকাল্লাহু নূরি ইয়ে তো যঈফ হাদিস হ্যায়, এটা যদি না ভেঙে দিতাম কালকে এটাকে নিয়ে শ্বশুর করতে, বুঝতে পেরেছেন? ওই জন্য আগেই ভেঙে দিচ্ছি, ওরে কোনো চান্স দেবো না আলোচনা করার, সমালোচনার কোনো চান্স হবে না, কারণ আমরা হয় ওলি আল্লাহ হতে চাই, না হলে ওলি আল্লাহদের হতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওলি আল্লাহদের ওসিলায় আমাদের নাজাত দেবে, বলুন আল্লাহুম্মা আমিন। বলি নিজে আমল করবেন না ওলি আল্লাহদের ওসিলায়, আমল মাস্ট, আমল মাস্ট, কিন্তু ওলিদের দোয়া নেক তাওয়াজ্জুটা ফেলে দিতে পারবেন না। আজকে বলে পুরনো পীর পুরনো হুজুর পুরনো ওলি নিয়ে কি হবে, এই আহমেদাবাদের মধ্যে ঘুরুন না, পিরান পীর হুজুরদের কত মাজার আছে দেখুন, বাংলা তথা ভারতের বিভিন্ন প্রান্তে গুজরাট তথা বিভিন্ন জায়গায় চলে যান, দেখবেন আল্লাহর ওলির মাজারে ছেয়ে আছে। কারণ এই বাংলা তথা গুজরাট তথা ভারতের জমিরেতে কোন দাদার দাদা কোন আমির মুবাল্লিগ ইসলামকে ছড়ায়নি, ইসলাম জিন্দা হয়েছে একমাত্র ওলি আউলিয়াদের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। এহসান ফরামুশ নেমো খারাম, যাদের নিয়ে আজ তুমি মুসলমান মাথায় টুপি দিয়ে নিকা করে বউকে নিয়ে সংসার করছো, তার আজ পুরনো হয়ে গেছে, তার আজ পুরনো হয়ে গেছে, তারা ভুল করে গেছে। ও গাড়িটা পুরনো হয়েছে, পাল্টানো তো দরকার, কারণ ইঞ্জিনে ধোঁয়া মারছে, পাল্টে নিন। বাড়িটাও পাল্টানো দরকার, পাল্টে নিন। আলমারি ফার্নিচার পুরনো হয়ে গেছে, পাল্টে নিন, রেনোভেট করুন, পাল্টে নিন। বউটা পুরনো হয়ে গেছে, পাল্টাবেন না, এখন আর কেউ দেবে না, এই বয়সে আর কেউ দেবে না, সাইডে রাখবেন নাকি উপপত্নী? দেখবেন ভাই সাবধান, ইসলামকে জিন্দা রাখতে গেলে মনের মধ্যে ওয়াহিয়াতি কাজ করুন। অতএব বউ পুরনো হয়ে গেছে, পাল্টাবার ইচ্ছা থাকলেও ঝাঁটার মার খার ভয়ে পাল্টাতে পারছেন। আপনার বাড়ির ব্যালকনি পুরনো হয়ে গেছে, ভেঙে ফেলে দিন, নতুন ব্যালকনি করুন। আপনার জামা পুরনো হয়ে গেছে, পাল্টে নতুন জামা আনুন। আপনার আব্বা পুরনো হয়ে গেছে, পাল্টে নতুন আব্বা। হবে না ভাই? হবে না পেছন ভাই? হবে না? তাদেরকে জিজ্ঞেস করে হয় নাকি? কথা আমার বুঝতে পারছেন না? তাহলে আব্বাও তো পুরনো হয়ে গেছে, বাপ দাদা মুজাদ্দদের জামান থেকে নিয়ে ওলি আউলিয়া যত, তার খলিফা যত, এখানে ওখানে হুগলি হাওড়া চব্বিশ পরগনা যেখানে শুয়ে আছে, আজকে সে ওলি আল্লাহ যদি পুরনো হয়, অনেক জিনিস পুরনো হয়ে গেছে, ওলি আল্লাহ গুলোকে পাল্টালে আব্বাকে পাল্টে ফেলুনি, বুড়ো বয়সে মাকে কষ্ট দিয়েছি, বাপ পায়ে ধরছে, কথা আমার বুঝতে পারছেন? তাহলে সবাই ভুল করে গেছে, খালি এরা ঠিক করছে না কি গো? এ ভাই, ওলি আল্লাহ তোমাদের কি মাস দিয়েছে? ওলি আল্লাহ তোমাদের কি মাস দিয়েছে রে ভাই? ওদের প্রতি এত দুশ্মনী কেন? দুশ্মনী সব জায়গায় করতে করতে আল্লাহর ওলিদের সঙ্গে দুশ্মনী নিয়েছে, শুনবেন, ওলিদের সঙ্গে দুশ্মনী লিয়ার খাতরা কি? বায়েজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে লেখা আছে, দুনিয়া কা আশিক আর মাশুক, এক কপিল যা রাহা থা, বহুত খুবসুরত হসিন ঘোড়ি যা রহি থি, সাথ মে উসকা লভার ভি যা রাহা থা, হাত পকড় কে যা রহে থে, আর উসি রাস্তে সে আ রাহা থা এক দিন কা ফকির, ও ও খড়ম হোতা হ্যায় না, ক্যা কহতে হো উসকো, খড়ম কহতে হো না, জি নহীন নহীন, ও পায়র মে পহনতা হ্যায় জো খড়ম হ্যায় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পেন কে আ রাহা থা, ও আওয়াজ কর রাহা থা, চটপট চটপট আওয়াজ কর রাহা থা, আর ইয়ে দুনিয়া কা খুবসুরত হসিন ইয়ে লড়কি যা রহি থি, ইসকা মা আশিক ভি সঙ্গ মে থে, তো এসা হুয়া রাস্তা মে থোড়া কিচড় থা, আর ও ফকির আ রহে থে, উসকা ও জুতা মে ও কিচড় লগ কে এসে ছিটকা কে উসকা মুহ মে আয়া, কিসকে? ও হসিন কুড়ি কে মুহ মে আয়ে, আর ইয়ে তো গরম হো গয়া, আরে মেরে খুবসুরত ইতনি নওজওয়ান হসিন গুড়ি কে মুহ মে তুনে কিচড় উঠালে উতাড়ে হ্যায়, ও খিচ কে মারা এক চপ্পড় কিসকো? ইয়ে মুরব্বি কো, ফকির কো, কিতাব গওয়াহ হ্যায়, চন্দ লমহাত কে বাত হ্যায়, উস সেকেন্ড কে আন্দর উসকা সকরাতুল মৌত হো গয়া, কহ দিজিয়ে সুবহান আল্লাহ, কিউ? মেরে রব নে ইয়ে ফরমায়া, সুন দুনিয়া ওয়ালে, তুজে দিখা রাহা হু, তুম আপনে মাশুকা কে লিয়ে মেরে আশিক কো থপ্পড় মার সকতে হো, মে খুদা আপনে মাশুক কে লিয়ে তুমকো দুনিয়া সে উঠা সকতে হ্যায়, কহ দো সুবহান আল্লাহ, কথা বুঝতে পারছেন না? অতএব ওলি আল্লাহর সঙ্গে পাঙ্গা লেবেন না, দুশমনী লেবেন না, কারণ থাকে আর বলবো বললে আবার বলবে, বলছে ভাই দোয়া করবেন, তো দোয়া করবেন, আর বেশি বলবো না, কেন ভাই এটা দুশমনীর কারণ কি? চলো, আমার রাসূল বলেন কিনা, আল্লাহ সর্বপ্রথমে আমার নূরকে সৃষ্টি করেছিলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন এক সময় দিন দুনিয়ার বাদশার কাছে আমার রাসূলের কাছে আসে, আম্মা জান ফাতিমাতুজ জোহরা কে লিয়ে আমার রাসূল বসেছিলেন কোথায়? এক স্থানে বসেছিলেন, এক জায়গা পে মেরে রাসূল আপনে বেটি ফাতিমা কো লেকে বেঠে থে, জিবরাইল আয়া ওর কহনে লাগা, আসসালামু আলাইকি ইয়া রাসূল আল্লাহ, কেম ছো? মজা মা, হে রাসূল কেম ছো? রাসূল কেমন আছেন? এ ভাই হচ্ছে না না কি রে ভাই? আরে মজা মা, সারু ছে সারু ছে, ভালো আছি। আমার রাসূলকে যখন বলছি কি না কেমন আছেন, ভালো আছি, আম্মা জান ফাতেমার সঙ্গে আমার রাসূল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের পরিচয় করিয়ে দেয়, ইন্ট্রোডিউস করবা রহে থে জিবরাইল কে সাথে আম্মা জান ফাতেমা কি, ये फातिमा ये सामने बैठी है, ये हामिले वही है, बड़ी मुकर्रब और मुअज्जज फरिश्ता है, ये हामिले वही है, खुदा के बहुत करीबी फरिश्ता है, यानी कि ये तुम्हारा छोटा चाचा है। ये तो जिब्राइल हैरान हो गए, अरे यार मैं छोटा कब से बन गया? मेरे रसूल को फरमाया, या रसूल अल्लाह, आदम से लेके ईसा तक तमाम अंबिया के पास मैं वही लेके आया, और मैं छोटा कैसे बन गया? आप तो आखिरी जमाने के नबी है, मैं छोटा कैसे बनूं? मेरे रसूल ने फरमाया, जिब्राइल तुम्हारा उम्र हुजूर ये उम्र का हिसाब नहीं है, मगर आदम से ईसा तमाम अंबिया के पास मैं वही लेके आए, फिर भी कहा उमर हुजूर मैं अपने जन्म से पहले खुदा के अर्श में एक सितारा देखते थे, जिस सितारा को मैं एक बार देखते थे 70,000 साल मेरे नजर में और नहीं मिलते थे, फिर 70,000 साल के बाद और एक बार देखते थे, और 70,000 साल फिर गुजर जाते हैं, और फिर एक बार 70,000 साल बाद हम और एक बार देखते हैं, ऐसे मुसलसल चलते हुए मैं अपनी जिंदगी में 70,000 साल के इतने तफारका में मैं एक एक बार करके मेरे जिंदगी में उस सितारा को मैं 72,000 बार देखे। मेरे रसूल ने फरमाया, अरे यार तूने 72,000 बार जिस सितारा को देखा है, एक बार देखते हो 70,000 साल देख नहीं सकता था, वो सितारा क्या है? अना जालिकल कौकब, मैं मोहम्मद था वो सितारा, कह दो सुभान अल्लाह, तो मैं था। তো মেরে নূর কো দেখা তো বলবেন যাইফ হাদিস শুনুন তারিখ হাদিস তারিখ হাদিস খোলিয়ে তারিখ হাদিস মে আয়েঙ্গে কোই যাইফ হাদিস কে পিছে আয়াত করিমা কা সাপোর্ট রহেগা আর দুসরা সহি হাদিস কা আগর সাপোর্ট রহেগা দ্যাটস অল যাইফ নেই কাহা জাতা হ্যায় উসকো তরজি দিয়া জাতা হ্যায় তো ইয়ে হাদিস ভি তরজি আয়া তরজি পায়া প্রাধান্য দেওয়া হলো আর তো কেউ যাইফ বলতে পারবেন না ইফ দিস নূর স্ট্যান্ডস ফর এন নূর ফ্রম আর্শ তো মুনতাকিল হোনা শুরু কর দিয়া আর্শ সে মুনতাকিল হো রাহা থা ইয়ে ট্রান্সফারেন্ট নূর আইন মুনতাকিল হতে হতে ও নূর আয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নসিব মে পেশানি মে ফির মুনতাকিল হোনে শুরু হোনা শুরু কর দিয়া আতে আতে ও নূর আকে কই রাখা হযরত আব্দুল মুত্তালিব কে সিনে মে ফির মুনতাকিল হোনে লাগা ইয়ে নূর কহাঁ আয়া মেরে রাসূল কে ওয়ালিদ হযরত আব্দুল্লাহ কে পেশানি পে আয়া মেরে রাসূল আপনে আব্বু কে পেশানি পে হ্যায় আবি اپنے ابو کے نصیب میں ہے عبداللہ کہہ رہے ہیں میرے رسول کا عبداللہ کا پیشانی میں آنا بھی معجزہ عبداللہ کہہ رہا تھا میں کوئی راستہ سے گزر رہے تھے میرے کو پیاس لگتا میں ایسے ندی کے پاس جاتے تھے جو ندی سوکھ جاتا تھا پانی نہیں رہتا تھا مٹی پھٹا ہوا ہوتا میں سر جھکاتے میرے سر سے میرے بیٹے کا نور کا وہ سیکا جو تھا وہ تزلہ جو تھا جا کے وہ سکھا ندی میں گرتا تو وہ ندی کو اللہ میٹھا پانی سے بھر دیتا کہہ دو سبحان اللہ মামার মুসলমান হযরত আব্দুল্লাহর কপাল থেকে নূর গেল কোথায় হযরত মামিনার পেটেতে আমার রাসূল আম্মাজানের পেটে আছে আম্মাজান আমেনা বলেন কিরাম আমার বেটা মোহাম্মদ যখন আমার পেটে ছিল আমি আমেনার রুয়ায়ে সাদেকা হতো আমি সত্য স্বপ্ন দেখতাম আমি আমেনা স্বপ্নের মধ্যে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহকে দেখতে পেতাম ইব্রাহিম নবী আমায় এসে বলতো হে আমেনা তোমার পেটে যে বাচ্চাটা আছে ওটা কোনো আরাগারা বাচ্চা নয় ওটা কোনো জাতা ছেলে নয় ওই বাচ্চাটা জন্ম পরে আল্লাহ তাআলা ওকে দিন দুনিয়ার বাদশা শাহিনশা করবে এই আমেনা ওই বাচ্চাটা জন্মালে ওই ছেলেটির নাম তুমি মুহাম্মদ রেখে দেবে মেরে রাসূল কা নাম তাই হো গিয়া কিয়া মুহাম্মদ যাদু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরে রাসূল কা নাম হে মুহাম্মদ হুজ মুহাম্মদ তরদো অর তরফ আবু অর তরফ কোরআন নতি بٹ قرآن اس کے اوپر نازل ہوا ہے دا پاورفل ٹیسٹیمونی قرآن از اے پاورفل ٹیسٹیمونی ان آؤٹ ٹو کنکیوٹ دا ہرٹس کنکیوٹ دا ہرٹس ان آؤٹ ٹو کنکیوٹ دا ہرٹس دل کو আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন আমিনার পেটে আছে আমার রাসূলের দুনিয়ায় আসার কথা এর মধ্যে অনেক মজা হয়ে গেছে কাট আউট হ্যাঁ ছোট করতে হচ্ছে কারণ আমাদের সময়ের খেয়াল রাখতে হবে এক রাতে সব শুনে নিলে হজমলা দেবে কে বুঝলেন ওয়াজ শুনবে কাল থেকে হাত ভারী লোকেরা ধান নিয়ে বাপ বাপ করে ইয়াদ করিয়ে দেবে বুঝতে পেরেছেন কি আশ্চর্য হ্যাঁ কাজ করতে করতে ধান্দা তুলে দিয়ে চলে যাচ্ছে মধ্যে থেকে দোকান বন্ধ আবার সোনাও ঝেড়ে দিয়ে পালাচ্ছে অনেকের হয়েছে আমার কাছে দু চারজন দোয়াও নিয়েছে হুজুর এরম ধান্দা তুলে দিচ্ছে মাল নিয়ে চলে যাচ্ছে হুজুর কি করি বন্ধু সব বনাশ করেছে কেন রে ভাই ভাই আমাদের রাসূল পাকের ভ্রাতৃত্ব বন্ধুত্ব আমাদের যে মিলনের যে একটা সুন্দর সাইড দিয়েছে শুনে বুঝতে পাচ্ছেন তো বোঝা যাচ্ছে তো কালকে যাদের ভাই ভাই গন্ডগোল আছে থাকবে না মিটে যাবে যারা মদ রদ খেয়ে ফেলেন হাত তুলে দেখান কারা মদ খান হাত তোলেন বলছে হুজুর কেবার হাত তোলে তুলবে না না আমার সাথে আজ কসম খান পীরের আওলাদ এসেছি এতদিন যা খেয়েছি খেয়েছি আল্লাহর কসম করে বলছে আর জীবনে মদের বোতল হাত নেব না বলুন কসম খান মনে মনে চিল্লে খেতে হবে না কসম খান আমি দোয়া চাইব কসম খেয়েও ইনশাআল্লাহ কসম খেয়েও অনেকে বলে ফেলবে একজন দুজন মাশাআল্লাহ আজকে একটু ইয়ে করে একটু তওবা করেন এতদিন হয়েছে মদের বোতলে আর হাত দেবেন না আল্লাহ নাখুশ হয়ে যাবে ঠিক আছে আমি বুঝতে পেরেছি আপনাদের আমি চিহ্ন তো আর করব না আপনারা হাত তুলেও আমায় দেখাবেন না আমি যা বুঝার বুঝে নিয়েছি বুঝতে পেরেছেন আপনারা সকলে বললেন ভালো কিন্তু অনেক ভাইরা আছে তারা বহুত বদমাইশ এই কসম খেয়েও ফের খাবে কিন্তু আপনাদের বলি কসম খেয়ে আর খাবেন না এটাই যেন লজিক আছে বুঝলেন আমি কসম খেয়ে যদি বলি আল্লাহর কসম বলে নামাজি হব আল্লাহর কসম বলে মদ খাওয়া ছেড়ে দেবো সবাই বলে আল্লাহর কসম নামাজি হব আল্লাহর কসম মদ খাওয়া ছেড়ে দেবো আর যদি বলি বলো ফের যদি মদ খেয়েছি আমার বউ তালাক হবে বলো কথা বুঝতে পারছে না, তখন চুপ হয়ে যাবে। কেন বলুন তো? বলে বাবা বুড়ো বয়সে বউ গেলে কে আর বিয়ে করবে, নসিবটা ফাটবে কোথায়? তবে হ্যাঁ, আমার বিশ্বাস আপনারা যখন আল্লাহর কসম খেয়েছেন আর এতে হাত দেবেন না, আমার বিশ্বাস। অনেকে হাত দিয়ে ফেলে, সবাই নয়, যারা হাত দিয়ে ফেলেন আমি তাদের কাছে আজকে দরখাস্ত করব, তাদের কাছে আমি অনুরোধ করব, ভাই মেহরবানি করে এসবে আর হাত দেবেন না। এবার বউ তালাকের কথা বললে শেষ পর্যন্ত কি বলবে? না ওটা বলা যাবে না, কারণ আল্লাহ থেকে বইয়ের দরজা বেশি হচ্ছে। কসম কে মিথ্যে কথা বলে? বউ তালাক বলে মিথ্যে কথা বলতে পারবে? পারবে? তার মানে আল্লাহ থেকে বউ ওর কাছে বড়। বুঝতে পারছেন না? চলো চলো আমার মুসলমান দিন দুনিয়ার বাদশা আল্লাহর রাসূল এবারে দুনিয়ার বুকেতে শ্রীবা www.anibar.in